السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভির অনুষ্ঠান দেখছেন, ইসলামী প্রোগ্রাম। আমাদের ইসলামী অর্থনীতি সম্পৃক্ত আলোচনা এবং ধারাবাহিকভাবে তারই কথা আলোচনা করে আসছি। আজকে তারই একটি অংশ, আর তা হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা। হালাল হারাম সম্পর্কে আমরা জ্ঞান নিয়ে আসছিলাম, আমরা আলোচনা করে আসছিলাম যে ইসলামী অর্থনীতিতে কোন অর্থ হালাল, কোন অর্থ হারাম। আজকে আমরা জানব যে এতিমের মাল ভক্ষণ করা হারাম। এতিম সাধারণত নাবালক হয়, নাবালককেই এতিম বলা হয়, সাবালক হয়ে গেলে আর তাকে এতিম বলা হয় না। নাবালক, এতিম, ছেলে অথবা মেয়ে, তাদের মাথায় হাত বুলিয়ে অনেকে যে দায়িত্বশীল, যে তত্ত্বাবধায়ক, নিজের চাচা অথবা সমাজের অন্য কেউ তাদের দায়িত্ব গ্রহণ করে, যেহেতু তারা ছোট বাচ্চা, তাদেরকে ফাঁকি দিয়ে তাদেরই মাল কুক্ষিগত করে, আত্মসাত করে, তশরুফ করে, ভেঙে খায়, নিজের মালের সাথে মিলিয়ে খায়, এমন মানুষদের শাস্তি কি, ইসলামের বিধান কি, সে নিয়ে আমরা আলোচনা করব। এতিম তো সেই যার মাথা থেকে অভিভাবকের ছায়া সরে গেছে, যাকে লালন করার মতো সহায় আর কেউ থাকে না, যাকে স্নেহাদর করার মতো মানুষ বিলুপ্ত হয়ে যায়, যাকে স্বার্থহীন বুক ভরা ভালোবাসার মতো সংসারে কেউ অবশিষ্ট থাকে না, যার অধিকার আদায় করে দেওয়ার মতো কেউ থাকে না, যার মা থাকে না তাই গাঁ থাকে না, যার বাপ থাকে না তাই কোনো দাব থাকে না, যার ভগ্ন হৃদয়ের আশার বাসা ভেঙে যায়, যাকে শিক্ষা ও আদব দেওয়ার ব্যাপারে কেউ মাথা ঘামায় না, যাকে মানুষের মতো মানুষ করে তোলার প্রতি কেউ ভ্রূক্ষেপ করে না, যার সম্পত্তি থাকতেও ফসল আসে না, যার ব্যবসা থাকতেও তাতে কোনো লাভ হয় না, যার অধিকার থাকতেও তা রক্ষা করা হয় না, যে জীবনযাত্রার পদে পদে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়, যে দরজায় দরজায় গিয়ে ধাক্কা খায়, যে পায়ে পায়ে গিয়ে লাথি খায়, এমন এতিম যার বাপ মারা গেছে অথবা বাপ মা দুই মারা গেছে, এমন অসহায়, এমন অনাথ, এমন পিতৃহীন, এমন মাতৃহীন সন্তান, তাদের অধিকার অনেক মানুষ ক্ষুণ্ণ করে থাকে, তাদের অধিকার অনেক মানুষ নষ্ট করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নী উহাররিজু আলাইকুম হাক্কাদ দাঈফাইন আল ইয়তীম ওয়াল মারআহ, আমি তোমাদেরকে গোনাহ হওয়ার কথা ভয় দেখাচ্ছি, দুই শ্রেণীর মানুষের, দুই দুর্বলের হক অধিকার নষ্ট করার ব্যাপারে, তাদের হক নষ্ট করলে তোমাদের মহা পাপ হবে, তারা হলো এতিম এবং নারী। এতিম দুর্বল হয়, নারী দুর্বল হয়, তাই তাদের হক লঙ্ঘিত হয়, তাদের অধিকার নষ্ট করা হয়। আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, আমি তোমাদেরকে গোনাহ হওয়ার কথা ভয় দেখাচ্ছি, সুতরাং তোমরা সাবধান হও। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন আল ইয়তীম ওয়াল মারআহ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুই দুর্বলের হক নষ্ট হওয়ার ব্যাপারে, গুনাহ হওয়ার কথা ঘোষণা করছি, এতিম এবং নারী। সুতরাং অনাথ হলেও ইসলাম তার মানবিক অধিকার দিয়েছে এবং মুসলিমকে তার তত্ত্বাবধায়ক হতে নির্দেশ দিয়েছে, তার অধিকার নষ্ট করলে শাস্তির হুমকি দিয়েছে এবং তার অধিকার আদায় করলে উত্তম বিনিময়ের প্রতিশ্রুতি দিয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বানি ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওয়া যিল কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এতিম হয় তোমার আত্মীয় না হয় অনাত্মীয়, যে কোনো এতিমের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, ওয়াল মাসাকিন, আর মিসকিনদের সঙ্গেও সৎ ব্যবহার করবে, ওয়া কুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সাথে ভালো কথা বলবে, খারাপ কথা না, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, একই সঙ্গে বহু নির্দেশ, বহু উপদেশ, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরীক করো না, আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, ওয়াবিজিল কুরবা আত্মীয় স্বজনের সাথে, ওয়াল ইয়াতামা আর এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করো, ওয়াল মাসাকিন ইত্যাদি ইত্যাদি। আমাদের বিষয়বস্তু হলো এতিম অনাথ, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকে তুচ্ছ করো না, তাদেরকে অনীহা করো না তাদের প্রতি, এবং তাদেরকে নিয়ে অবজ্ঞা প্রদর্শন করো না। এক শ্রেণীর মানুষ আছে যারা এতিমের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শন করে না, স্নেহ মায়া মমতা হারা বালক বালিকার সুখ আনয়নের প্রতি কোনো আগ্রহ দেখায় না, অতঃপর যখন মহান আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসে তখন তারা তার প্রতি অভিযোগ আনে, কিন্তু তাদের উপর সে শাস্তির চাবুক কি এমনি আনা হয়? কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, তোমাদের এই শাস্তি, তোমাদের প্রতি এই ব্যবহার কি জন্য হলো? আসলে তোমরা এতিমদের প্রতি সৎ ব্যবহার করো না, এতিমের কোনোভাবে এতিমকে সম্মান দাও না, বা এতিমের প্রতি যে ব্যবহার প্রদর্শন করা কর্তব্য তা তোমরা প্রদর্শন করো না। এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের বিপরীত, যারা এতিমের কদর করে, এতিমের পরিচর্যা করে, তাকে দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করে, তারা আল্লাহর বান্দা হয়ে পিতৃহীন অসহায় বান্দার অধিকার আদায় করে দেয়, তারা সৎকর্মশীল আল্লাহ ভীরু, তারা আল্লাহ কাছে মুত্তাকি বান্দা। ওয়া ইউতিমুনা ত্বাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা নিজেদের খাবারের চাহিদা থাকে, নিজেদের আহারের চাহিদা থাকে, কিন্তু তা সত্ত্বেও ইউতিমুনা ত্বাআম খাদ্য দান করে থাকে, খাদ্য দিয়ে থাকে, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনকে এতিমকে এবং বন্দীকে। এই এক শ্রেণীর মানুষ যারা কি বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বদলা চাই না, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, দানের বিনিময়ে কোনো প্রতিদান চাই না, আল্লাহর উদ্দেশ্যে আমরা দিচ্ছি খাবার, ওয়ালা শুকুরা, থ্যাংক ইউ বলবে, শুক্রান বলবে, ধন্যবাদ বলবে, কৃতজ্ঞতায় জ্ঞাপন করবে তাও দরকার নেই, আল্লাহর উদ্দেশ্যে দিলে এসবের প্রয়োজন হয় না। এক শ্রেণীর আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহর মুখলেস বান্দা, খালেস বান্দা, খাঁটি বান্দা, আল্লাহর মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, তারা এতিমের কদর করে, বাকি যারা এর বিপরীত তারা এতিমের কদর করে না, এতিমের মাথায় হাত বুলালেও তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য তারা হাত বোলায় ফোন দিয়ে আঁটে। পক্ষান্তরে যারা ভালো তাদের বিপরীতে এমন অনেক ব্যক্তি আছে যারা এতিমের প্রতি কঠোরতা প্রদর্শন করে। এক শ্রেণীর মানুষ এতিমকে ভালোবাসে, স্নেহ দেখায়, আর এক শ্রেণীর মানুষ কঠোরতা প্রদর্শন করে, এতিমের প্রতি রূঢ় ব্যবহার দেখায়, সে আত্মীয় হোক বা অনাত্মীয়, তত্ত্বাবধানহীন হোক বা না হোক, প্রতিবেশী হোক অথবা এতিমখানার আবাসিক, এতিমখানা আছে না দেশে বহু, সে এতিমখানার আবাসিক হোক, রূঢ় ব্যবহার প্রদর্শন করে তাদের প্রতি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের উদ্দেশ্যে মহান আল্লাহর নির্দেশ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমের প্রতি সম্মান প্রদর্শন করো না। আর শাস্তি কি? ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমকে রূঢ় ব্যবহার দেখাও না, এতিমকে ধমক দিও না, পিতৃহীনের প্রতি কঠোর হইও না। পরন্তু এ স্বভাব মুসলিমদের নয়, যে স্বভাব ও প্রকৃতি হলো তাদের যারা পরকাল ও হিসাবে বিশ্বাস রাখে না, এতিমদের প্রতি কঠোর হওয়ার স্বভাব মুসলিমদের হতে পারে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন তাকে যে দিনকে মিথ্যা মনে করে, যে কিয়ামতের হিসাবকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সেই লোক যে এতিমকে ধাক্কা মারে, এতিমকে দূরে ঠেলে ফেলে, এতিমকে সরিয়ে দেয়, এতিমের কদর করে না। কে? যে ইকাজিবু বিদ্দিন, যে দিনকে মিথ্যা মনে করে। এতিমদের প্রতি অনুগ্রহ করাই হচ্ছে মুসলিমদের চরিত্র, বিশ্বাসীদের চরিত্র, মুমিনদের চরিত্র, তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা করাই হচ্ছে মুমিনের আদর্শ। তারা কেউ পর হলেও তাদেরকে নিজের ছোট ভাই মনে করা ইমানদারের কর্তব্য। মহান আল্লাহ বলেছেন وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো তাদের ব্যাপারে সংশোধন করা তোমাদের জন্য মঙ্গল। وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ আর যদি তোমরা তাদের সঙ্গে মেলামেশা করো, একসঙ্গে বাস করো, তাহলে তারা হলো তোমাদের ভাই, এতিমরা হলো তোমাদের ভাই। وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ আর আল্লাহ জানেন তোমাদের মধ্যে কে ফাসাদ সৃষ্টিকারী আর কে শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা ভালো জানেন তোমাদের এতিম নিয়ে বা অন্য কিছু নিয়ে তোমাদের মধ্যে কারা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করে, সংসারে ঝামেলা সৃষ্টি করে, আল্লাহ চেনেন। তো আল্লাহ তাআলা তার শাস্তি দেবেন, তাই না? এতিমের মাল এবং তার ধনসম্পত্তি দেখাশোনার দায়িত্বভার যে গ্রহণ করবে, তার উচিত এই চেষ্টা রাখা যে তা যেন কোনো প্রকারে নষ্ট না হয়, কোনো প্রকারে নষ্ট হতে দেওয়া হবে না এতিমের মাল। এ না ছোট বাচ্চা, আচ্ছা তার মাল ধন যদি নষ্ট হয়ে যায় আমি খেয়াল রাখবো না, তা নয়, বরং খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারে নষ্ট না হয়, তা বর্ধমান হয় এবং হ্রাসমান না হয়। এতিমের মাল যেন বাড়ে এবং কমে না যায়, তবে মাল তো কমে যাবে, কখন কমবে? জাকাত দিলে, তাই না? জাকাত দিলে এমনি গণতিতে কমে, বরকতে না কমলেও। সেই ক্ষেত্রে এতিমের মালকে বসিয়ে রাখা ঠিক না, তাকে ব্যবসায় লাগিয়ে দেওয়া উচিত। এ নয় যে এতিমের মালকে অত দেখবে না, না, এতিমের মালকে ব্যবসায় লাগাও যাতে এতিমের মাল ক্ষয় হয়ে না যায়, বৃদ্ধি পায়। সেখান থেকে জাকাত দেওয়া দরকার হলে তার পক্ষ থেকে জাকাত আদায় করে দাও। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতি, অতঃপর আপনাদের কাছে বাকি কথা রাখবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার আমরা বাকি কথা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন আমরা এতিমের দেখাশোনা করি, এবং যদি এতিমের দায়িত্বভার আমাদের উপরে আসে, কারো উপরে আসে, তাহলে সে এতিমের মাল ধনের দেখাশোনা করবে, তত্ত্বাবধান করবে এবং সব সময় খেয়াল রাখবে যেন এতিমের মাল ধন কোনো প্রকারে নষ্ট না হয়। এ না ছোট বাচ্চা, আচ্ছা তার মাল ধন যদি নষ্ট হয়ে যায় আমি খেয়াল রাখবো না, তা নয়, বরং খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারে নষ্ট না হয়, তা বর্ধমান হয় এবং হ্রাসমান না হয়। এতিমের মাল যেন বাড়ে এবং কমে না যায়, তবে মাল তো কমে যাবে, কখন কমবে? জাকাত দিলে, তাই না? জাকাত দিলে এমনি গণতিতে কমে, বরকতে না কমলেও। সেই ক্ষেত্রে এতিমের মালকে বসিয়ে রাখা ঠিক না, তাকে ব্যবসায় লাগিয়ে দেওয়া উচিত। এ নয় যে এতিমের মালকে অত দেখবে না, না, এতিমের মালকে ব্যবসায় লাগাও যাতে এতিমের মাল ক্ষয় হয়ে না যায়, বৃদ্ধি পায়। সেখান থেকে জাকাত দেওয়া দরকার হলে তার পক্ষ থেকে জাকাত আদায় করে দাও, কিন্তু এতিমের মাল যথাভাবে তত্ত্বাবধান করতে হবে যাতে বছর বছর জাকাত আদায়ের ফলে তা কম হতে না থাকে। ফসলের জমি হলে তার চাষে লাগিয়ে ফসল বিক্রি করে তার অর্থ বৃদ্ধি করো, এমন নয় যে তার জমি পড়ে আছে, তার চাষ করার কেউ নেই, আর জমি পড়ে থাকলেই নষ্ট হয়। আর কোনো সময় মাথায় যেন একথা না আসে যে এতিমের মাল যেন তেন প্রকারে হালাল করে নেব, যেমন করেই হোক এইভাবে তার মাথায় হাত বুলিয়ে আমি নিজের মালের সঙ্গে মিলিয়ে নেব, অসৎ উদ্দেশ্যে সে মালের নিকটবর্তী হওয়া হারাম। মহান আল্লাহ বিশেষ নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়তিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা এতিমের মালের নিকটবর্তী হয়ো না, নিকটবর্তী পর্যন্ত হয়ো না, নেওয়া তো দূরের কথা, এতিমের মালের নিকটবর্তী হয়ো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, হ্যাঁ যে পদ্ধতিতে নেওয়ার তোমার জন্য জায়েজ, তুমি দেখাশোনার জন্য হয়তো বা কিছু ভাড়া স্বরূপ বা পারিশ্রমিক স্বরূপ কিছু নিতে পারো, কিন্তু তার মালকে কুক্ষিগত করবে সেটা তোমার জন্য জায়েজ না। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যে পর্যন্ত না সে সাবালক হয়ে উঠেছে, তার মানে সাবালক হয়ে উঠলে তার মাল তাকে বুঝিয়ে দেবে। ওয়াও ফুল কাইলা ওয়াল মিজান, এরপরে অন্য কথা, সূরা ইসরা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়তিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থা ছাড়া তোমরা এতিমের মালের নিকটবর্তী হইও না, তার মানে তাদের মালকে ভক্ষণ করো না, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, সাবালক হলে তখন। ওয়াউফু বিল আহদি, আর অঙ্গীকার পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউল, অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যতক্ষণ না সে সক্ষম হয়েছে এবং সাবালক অবস্থায় পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত তোমরা এতিমের মালে কাছে নিকটবর্তী হইও না, যখনই সাবালক হয়ে যাবে তখন ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের মাল বুঝিয়ে দাও এবং সাক্ষী রাখো যে দেখো এতিমের এই সম্পত্তি আমার কাছে ছিল, এতিমের এই মাল আমার কাছে ছিল, এখন আমি তাকে ফেরত দিচ্ছি, আর তার উপরে কি রাখতে হবে? সাক্ষী রাখতে হবে। এতিমের মাল ক্ষতির সম্মুখীন হলে তাতে অবহেলা করা যাবে না, বরং আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে ক্ষতির হাত হতে তা রক্ষা করা যায়, প্রাকৃতিক দুর্যোগ বা চোর ছেঁচড়ের হাত হতে নিরাপদ রাখা যায়, যেমন খিজির আলাইহিসসালাম করেছিলেন। মনে আছে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে নিয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, তাই না? ঘুরতে ঘুরতে এক গ্রামে বা শহরে, যাই হোক, জনপদবাসী তাদেরকে মেহমান রূপে গ্রহণ না করলো, কেউ তাদেরকে মেহমান রূপে ডাকলো না বাড়িতে, যে আসুন আমার বাড়িতে আসুন, চারটি খানা খাবেন, কেউ কিছু বললো না। তা সত্ত্বেও তাদেরই দুটি সদস্যের নিঃস্বার্থ উপকার করলেন। সেই গ্রামে গিয়ে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, দেখছেন, সেখানে গিয়ে দেখলেন একটা প্রাচীর দেওয়াল এরকম টেরা হয়ে গেছে, ইরিদয়েন কদ, পড়ার উদ্যত ছিল, মানে পড়ে যেত আর কি, আর একবার বৃষ্টি হলে হয়তো পড়ে যেত। তো মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালাম বললেন, চলো আমরা এই দেওয়ালটা সোজা করে দিই। ফা আকামা, সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আমাদেরকে চারটি খেতেও দিল না, আর আপনি বিনা পয়সাতে আপনি দেওয়ালটা সোজা করে দিলেন, কারণ কি? লাউ শিতা লাতাখাজতা আলাইহি আজরা, যদি আপনি চাইতেন তো কমসে কম এর মজুরি তো নিতেন। কিন্তু খিজির আলাইহিসসালাম জানেন যে এ দেওয়াল হচ্ছে কার? দুই এতিমের, তাদের কাছ থেকে পারিশ্রমিক কিভাবে চাইবেন? তিনি বললেন, মুসা, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগোলামাইনি ইয়াতিমাইন, ওই যে দেওয়ালটা আমরা সোজা করলাম না, ওই দেওয়ালটা ছিল দুটো কিশোর এতিমের, কিশোর, সাবালক হলে তো এতিম থাকবে না, কিশোর এতিমের, ফিল মদিনা, ওয়া কানা তাহতাহু কানজুল্লাহুমা, ওই দেওয়ালের নিচে তাদের বাপ মা তাদের জন্য মালধন রেখে গেছে, হয়তো কোনো কলসিতে কিংবা কোনো হাড়িতে টাকা পয়সা, সে যুগের টাকা পয়সা, মোহর, দিনার, দিরহাম রেখে ওই দেওয়ালের নিচে রাখা আছে। আগের যুগে তো আর ব্যাংক ছিল না, এই জন্য বেশিরভাগ টাকা পয়সা কি করতে মাটিতে পুঁতে রাখতো, এই জন্য আমাদের অনেকে খুঁটতে খুঁটতে পায়, তাই না? আর বলে ধন পেয়েছি, ধন পেয়েছি, গুপ্ত ধন, ধনভাণ্ডার, এই ভাণ্ডার ওই দেওয়ালের নিচে ছিল, দেওয়ালের নিচে ছিল বলে আমরা ওই দেওয়ালটাকে সোজা করে দিলাম। ওয়া কানা আবুহুমা সালিহা, আর একটা কারণ হচ্ছে ওদের বাপ মা ভালো লোক ছিল, তার জন্য আমি উপকারটুকু করলাম। ফা আরাদা রব্বুক, শুধু আমি না, আরাদা রব্বুক আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আমাদের রব চাইলেন যে এতিম দুটো সাবালক হওয়া পর্যন্ত এই দেওয়ালটা সোজা থাক, তারপরে যখন সাবালক হয়ে যাবে, ওয়াস্তাখরিজা কানজাহুমা, তাদের ধনভাণ্ডার তারা নিজেরাই বের করে নেবে, রাহমাতাম মির রব্বিক, আর এ ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত। সুতরাং মালের হিফাজত করলেন, আমাদেরও উচিত, আমরা যদি কোনো এতিমের তত্ত্বাবধান করে থাকি তাহলে আমাদেরও উচিত যে এতিমের কোনো মালের যেন ক্ষতি না হয়, ক্ষতির হাত হতে রক্ষা করতে হবে, আর ক্ষতির হাত হতে রক্ষা করতে যদি কিছু খরচও হয় তো এতিমের মাল থেকেই নেওয়া হবে, কিন্তু মাল নষ্ট হতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি হয়েছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে আগের পর্ব, আপনি বলেছিলেন যে কোন মহিলা স্বামী মারা গেলে ওর মহিলা একটা লাল প্যারের কাপড় পিনে মায়ের সামনে এসে মোহরানা ক্ষমা চাইবে, ওইখানে যদি কোনো লোক বা কোনো ইসলামিক জামাতির লোক থাকে তো প্রতিবাদ করা জায়েজ না জায়েজ নয়? প্রতিবাদ করার পদ্ধতি আছে, সেই সময় একটা বিপদের সময়ে যদি আপনি ডাইরেক্ট প্রতিবাদ করেন তাহলে হয়তো ক্ষতি হবে, এই জন্য প্রতিবাদ করতে হবে আগে। আপনি যে সমাজে বাস করছেন, আপনার সমাজে যদি এটা চালু থাকে তো সেটা যেন বন্ধ হয়, জুমায় জুমায় খুতবাতে কোনো জলসাতে আপনি আগে বলুন, সেই সময় ডাইরেক্ট প্রতিবাদ করার ঝুঁকি না নিয়ে, কারণ ওই সময় একটা ঝামেলা বাঁধবে। আর আপনারা জানেন আমাদের দেশে সাধারণত বিয়ের সময়ে বিয়ের মশলা নিয়ে ঝগড়া লাগে, জানাজার সময়ে জানাজার মশলা নিয়ে ঝগড়া লাগে, রোজার সময়ে রোজার মশলা নিয়ে ঝগড়া লাগে, এক একটা মৌসুম। সুতরাং এখন মহিলা মাপ চাইতে এসেছে, সেই ক্ষেত্রে আপনি বলবেন না এটা চলবে না, এটা চলবে না এরকম না বলে এটাতে যে মাপ হবে না সেটা বোঝাতে হবে, এটাতে যে মাপ হবে না সেটা বোঝাতে হবে। এই জন্য আলেম ওলামাদের উচিত, ইমাম আইম্মাদের উচিত, যেটা অন্যায় সেই অন্যায়কে অন্যায়ের সময়ে যদি প্রতিবাদ করেন সে তো ওয়াজিব করতেই হবে, কিন্তু তার আগে যাতে অন্যায়টা আসলে না ঘটে তার চেষ্টা করা দরকার। অসুখ এলে পরে ওষুধ দেবো সেই চেষ্টায় না থেকে, যাতে অসুখটা আগে থেকে না আসে, অসুখটা আগে থেকে না আসে সেই চেষ্টা যদি করেন সেটা বেশি ভালো। এই জন্যে আগে থেকে আপনারা সব প্রস্তুতি রাখবেন, যে কথাগুলো শুনছেন তার জন্য মনে মনে প্রস্তুত থাকবেন যে আমরা আমাদের সমাজে এইগুলো চালু করব, আমরা পণ নেব না, পণ দেব না, পণ নেওয়া বিয়ে খাবো না, এই প্রস্তুতি যদি থাকে তাহলে কাজ হবে না। আর যদি পণ নিয়েছেন পণ ফেরত দিতে হবে, খবরদার। আর এই যে মোহর স্ত্রীকে প্রদান করব, স্ত্রীর কাছে ক্ষমা চাইব না, যদি আপনার শক্তি সামর্থ্য থাকে আপনি সঙ্গে সঙ্গে মোহর আদায় করে দেন। এইভাবে একটার পর একটা প্রস্তুতি নেন এবং সমাজ থেকে যত কুসংস্কার আছে, যত বিদাত আছে, যত শিরিক আছে, আস্তে আস্তে নির্মূল করার চেষ্টা করুন। ফেতনা সৃষ্টি করে নয়, বরং শান্তির সাথে ধীরে ধীরে আলোচনার মাধ্যমে এক অপরের সাথে বসে, যে আপনার ভাই এটা ভুল, এটা ভুল, সমাজে এটা ভুল, ওইটা ভুল, এতে কীভাবে বন্ধ হবে, তার ছিদ্র পথ বন্ধ করার জন্য ইমাম সাহেবের সঙ্গে সহযোগিতা এবং গ্রামের জামাতের লোকের সঙ্গে সহযোগিতা করে একটা একটা এই মন্দ দূর করতে হবে। মন্দ দূর করার নিয়ম হলো, যদি একটা কাঁচের ওপর ময়লা থাকে, সেই ময়লাটা আপনি তুলবেন কীভাবে? সেই ময়লাটাকে আপনাকে তুলতে হলে সেই ময়লাটা নরম করে দেন এবং নরম কাপড় দিয়ে সেই ময়লাটা তুলে ফেলুন। শক্ত কাপড় দিয়ে তুললেও কাঁচা দাগ পড়ে যাবে। আর যদি বলেন ময়লা লেগে আছে, আমি ময়লা হাতুড়ি ছাড়া ছাড়বে না, হাতুড়ি দিয়ে তুলব, কাঁচের ওপর ময়লা আছে, আপনি যদি হাতুড়ি আঘাত মারেন তো ময়লা তো দূর কি বাত, আপনার কাঁচ ভেঙেই শেষ হয়ে যাবে। সুতরাং যাতে করে আপনার সাপও মরে আর শিপ না ভাঙে, সেই চেষ্টা করাই হিকমতের কাজ। আপনার উভয় পক্ষ যেন বজায় থাকে, আপনার সমাজও যেন ঠিক, আপনার ফেতনা সৃষ্টি না হয়, আপনার কথা শুনে যেন রেগে না ওঠে, জেগে না ওঠে, আর মানে আপনার বিরুদ্ধে জেগে না ওঠে বলছি, আর সেই সঙ্গে আপনার ওই কুপ্রথাও যেন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।